বন্ধুগণ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এ পৃথিবীর সবখানে ইসলাম, মুসলিম আর ইসলামী স্থাপনাগুলো তাগুতি শক্তির হামলার শিকার। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা যেমন ইয়াহুদি কর্তৃক আক্রান্ত, তেমনি কাবাতুল্লাহ আর মদিনাতুন নবীও আজ ইয়াহুদি খ্রিস্টান ও তাদের দালালদের ষড়যন্ত্রের শিকার। আবু রিগাল যেমন আব্রাহাকে পথ দেখিয়ে মক্কা পানে নিয়ে এসেছিল কাবা শরীফ ধ্বংসের জন্যে, তেমনি হামিদ কারজাই ও পারভেজের মতো এই যুগের আবু রিগালরা ইসলাম, মুসলিম ও ইসলাম স্থাপনা ধ্বংসের জন্য ডেকে আনছে এ যুগের আব্রাহা, বুশ, ব্লেয়ার। দুঃখ লাগে, আব্রাহাকে ধ্বংস করতে যেমন এসেছিল আবাবিল তথা পাখির দল, তেমন এ যুগের আবাবিলরা আজ আসছেন। এমনই করুণ মুহূর্তে রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর শিল্পী বন্ধুরা দীপ্ত কণ্ঠে জানাতে আসলো, আমরাই হব সে আবাবিল। জি হ্যাঁ, আমরাই সে আবাবিল। তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা। এই আকাশ মাটি চন্দ্র তারা, আকাশ মাটি চন্দ্র তারা সবই তোমার দা, কর দয়া আফুরা। তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা। এই পাপে ভরা সারা দুনিয়াতে রহম তোমার ঝরে, রহম তোমার ঝরে, এই পাপে ভরা সারা দুনিয়াতে রহম তোমার ঝরে, রহম তোমার ঝরে। কত বান্দা তোমার অনুতপ্ত হয়ে আসে দিনের ঘরে, আসে দিনের ঘরে। প্রভু আমরা অবুঝ বান্দা তোমার, আমরা অবুঝ বান্দা তোমার, আমরা মুসলমান কর দয়া আফুরা। তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা। ওই পূর্ব তিমুরের খুনে ভেজা মাটি যায়নি শুকিয়ে আজো, যায়নি শুকিয়ে আজো, ওই পূর্ব তিমুরের খুনে ভেজা মাটি যায়নি শুকিয়ে আজো, যায়নি শুকিয়ে আজো। আজ খোদা তুহিদের বন্দিখানাতে মরছে ইরাকি কত, মরছে ইরাকি কত। প্রভু রক্ষা কর মোদের ঈমান, রক্ষা কর মোদের ঈমান, আমরা মজলুমা কর দয়া আফুরা। তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা। এই আকাশ মাটি চন্দ্র তারা, আকাশ মাটি চন্দ্র তারা সবই তোমার দা, কর দয়া আফুরা। তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা, তুমি বড়ই মেহেরবান কর দয়া আফুরা।